কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয় তো দেউড়িয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয় তো দেউড়িয়ে। Yeah, yeah.